প্রাণের কথা সে কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। সখা প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তায়, আরেকবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কবু প্রাণ জুড়াবে তায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি মুকুলের তলায়, মোরা ভোরের বেলা ফুল তুলেছি দোলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি মুকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথা, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়।